জীবনটা ভাই রেলের গাড়ি, জীবনটা ভাই রেলের গাড়ি, আমরা সবাই যাচ্ছি যে কে জানে চলেছি কোন ঠিকানায়, কোথা থেকে যাত্রা শুরু হয়েছে ভাই কে জানে, জানি না এ চলার শেষ যে কোথায়। জীবনটা ভাই রেলের গাড়ি, আমরা সবাই যাচ্ছি যে কে জানে চলেছি কোন ঠিকানায়, কোথা থেকে যাত্রা শুরু হয়েছে ভাই কে জানে, জানি না এ চলার শেষ যে কোথায়। জীবনটা ভাই রেলের গাড়ি, ঝিক ঝিক ঝিক ঝিক গাড়ি চলে বাঁধা লাইনে, জানি না তো কার হুকুমে কোন আইনে, তারে দেখিনি কভু মন চেনে যে তবু, তারে দেখিনি কভু মন চেনে যে তবু, সে জীবনে রাজব গাড়িকে যে চালায়, সে জীবনে রাজব গাড়িকে যে চালায়। জীবনটা ভাই রেলের গাড়ি, আমরা সবাই যাচ্ছি যে জীবনটা ভাই রেলের গাড়ি, মাঝে মাঝে স্টেশনে থামে যে গাড়ি, ঘন্টা বাজে বাঁশি বাজে, ঘন্টা বাজে বাঁশি বাজে, দেশে পাড়ি কেউ চলে এগিয়ে কেউ রয়ে পিছিয়ে, কেউ চলে এগিয়ে কেউ রয়ে পিছিয়ে, গাড়ি চলে দুঃখ সুখের চাকায় চাকায়, গাড়ি চলে দুঃখ সুখের চাকায় চাকায়, শুরু হয়েছে ভাই কে জানে, জানি না এ চলার শেষ যে কোথায়। জীবনটা ভাই রেলের গাড়ি, আমরা সবাই যাচ্ছি যে কে জানে চলেছি কোন ঠিকানায়, জীবনটা ভাই রেলের গাড়ি।